نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমার ও আমার পর্দানিশীন মাহবুবেরা, আল্লাহ আমাকে তিলাওয়াতকৃত আয়াতগুলির তাফসীর থেকে গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে শোনাবার এবং আপনাদেরকে বুঝার মতে করে শুনবার তৌফিক দান করুন। যে সুরার আয়াতগুলি তিলাওয়াত করেছি, এই সুরার নাম সুরায়ে বনি ইসরাঈল। এই সুরার আরেকটা নাম আছে সুরায়ে ইসরা। ইসরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বলা হয়। এই সুরার প্রথম আয়াতে আল্লাহ আমাদের নবীর মেরাজের বিবরণ দিয়েছেন, এজন্য আল্লাহ এই সুরার এক নামকরণ করেছেন সুরায়ে ইসরা। এই সুরার দ্বিতীয় নাম হল সুরায়ে বনি ইসরাঈল। এই সুরার ভিতরে আল্লাহ বনি ইসরাঈল সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন, এজন্য আল্লাহ এই সুরার দ্বিতীয় নামকরণ করেছেন সুরায়ে বনি ইসরাঈল। তাই এই বনি ইসরাঈলের সংক্ষিপ্ত পরিচয়টা প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও নবী ছিলেন, তার প্রথম ছেলে ইসমাঈল ইনিও নবী ছিলেন, কিন্তু ইসমাঈলের পরবর্তী প্রজন্মের মধ্যে কয়েক হাজার বৎসরের ভিতরে আর কোন নবী রাসূল জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাদের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। এজন্য ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মকে কোরআনের ভাষায় বলা হয় বনি ইসরাঈল। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম ইয়াকুব আলাইহিস সালামের নেক্সট জেনারেশনকে কোরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলের বংশটা এত ব্যাপক যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের সঠিক সংখ্যা কোরআনে হাদিসে উল্লেখ না থাকায় গ্যারান্টি দিয়ে বলা যায়, কোন কোন অনিশ্চিত বিবরণের দ্বারা 1,24,000 বোঝা যায়, 2,24,000 বোঝা যায়। আমরা যদি আপাতত ধরে নেই আল্লাহ 1,24,000 নবী রাসূল দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র 11 জন নবী রাসূল ছিলেন বনি ইসরাইলের বহির্ভূত, আর বাকি 1,23,979 জন নবী রাসূল সবাই ছিলেন বনি ইসরাইলের অন্তর্ভুক্ত। সমস্ত নবী রাসূলগণের মধ্যে মাত্র 11 জন নবী বনি ইসরাইলের বংশে জন্মগ্রহণ করেননি। এই 11 জন নবী ছাড়া লক্ষাধিক নবী রাসূল আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে সবাই বনি ইসরাইলে জন্মগ্রহণ করেছে। এই হিসাব থেকে অতি সহজেই বোঝা যায় যে বনি ইসরাইলের বংশটা কত ব্যাপক। এই বনি ইসরাইলের বংশের মধ্যে নবী রাসূল বেশি সংখ্যক জন্ম হয়েছেন, অনেক কলি আউলিয়াও জন্ম হয়েছেন, পক্ষান্তরে আবার এই বনি ইসরাইলের বংশের মধ্যে আল্লাহর অসংখ্য অগণিত নাফরমান পাপিষ্ঠ গুনাহগারও জন্ম হয়েছে। এরা নবী রাসূলকে সরাসরি মিথ্যাবাদী বলত, এরা বিভিন্ন নবী রাসূলগণকে শহীদ করে ফেলত। বনি ইসরাইল বহুমুখী পাপে লিপ্ত হত, এই বনি ইসরাইলের বংশের বেশিরভাগ লোক। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের লোক গুনাহগার লোকেরা যত রকমের গুনাহে লিপ্ত হয়েছিল আমার উম্মতেরাও ততগুলি গুনাহে লিপ্ত হবে। এই পাপিষ্ট বনি ইসরাইলের পাপিষ্টরা যত গুনাহ করেছিল, হাদিস শরীফে রাসূল বলেন আমার উম্মতেও তত গুনাহ করবে। বনি ইসরাইলের অনেক গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে প্রদান করেছেন, আংশিক শাস্তি, মানুষের কোন গুনার পরিপূর্ণ শাস্তি দুনিয়াতে দেওয়া হয়, মানুষের কোন নেক আমলের আসল পুরস্কারও দুনিয়াতে দেওয়া হয়, ইমানদার নেককারের আসল পুরস্কার হল জান্নাত, বেঈমান পাপিষ্টের আসল শাস্তি হল জাহান্নাম। এই দুইটা মৌলিক কথা আমরা স্মরণ রাখলে অনেক সময় কোরআনের অনেক আয়াতের মর্ম বোঝা আমাদের জন্য সহজ হয়। ইমানদার নেককারের আসল পুরস্কার জান্নাত, বেঈমান পাপিষ্টের আসল শাস্তি জাহান্নাম। কাজেই দুনিয়াতে ইমানদার নেককারকে যদি কোনো নিয়ামত দান করা হয় সেটা তার নেক আমলের আসল পুরস্কার নয়, বরং সেটা হল আসল পুরস্কারের অতিরিক্ত বোনাস। আর কোন বেঈমান পাপিষ্টকে যদি দুনিয়াতে কোনো শাস্তি দেওয়া হয় সেটাও তার আসল শাস্তি নয়, আসল শাস্তির পূর্বাভাস। এইরকম আসল শাস্তির পূর্বাভাস হিসাবে বনি ইসরাইলের পাপিষ্টদেরকে দুনিয়াতে আল্লাহ বহুমুখী শাস্তি দিয়েছেন। দুনিয়াতে কোন পাপিষ্টের পাপের আসল শাস্তি দেওয়া হয় না কেন? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোন গুনাগারকে তার গুনার আসল সাজা যদি দুনিয়াতে দেওয়া হয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। কোন গুনাগারের গুনার আসল সাজা দুনিয়াতে দিলে কি হবে? ধ্বংস হবে। এই জন্য কোন গুনাগারকেই তার গুনার আসল সাজা দুনিয়াতে দেওয়া হয়, দুনিয়াতে শুধু একটু পূর্বাভাস দেওয়া হয়। বেদিন কাফিরদের গুনার জন্য দুনিয়াতে পূর্বাভাস দেওয়া হয়, আর মুমিন মুসলমানের গুনার জন্য দুনিয়াতে সামান্য শাস্তি দিয়ে সতর্ক সংকেত দেওয়া হয়। মুমিন মুসলমানকে কি দেওয়া হয়? সতর্ক সংকেত। আর বেদিন কাফিরকে দেওয়া হয় পূর্বাভাস। তো দুনিয়াতে বনি ইসরাইলের বিভিন্ন পাপের জন্য আসল শাস্তির পূর্বাভাস হিসাবে অনেক রকমের সাজা এদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল যত পাপে লিপ্ত হয়েছিল আমার উম্মত মুসলমানেরাও দুনিয়াতে তত পাপে লিপ্ত হবে। কাজেই যে পাপের জন্য বনি ইসরাইল দুনিয়াতে যে শাস্তি ভোগ করেছিল সেই পাপের জন্য মুসলমান উম্মতকেও, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকেও দুনিয়াতে সেই শাস্তি ভোগ করতে হবে। এই কারণে আল্লাহ আমাদের নবীর মুসলমান উম্মতকে সতর্ক করার জন্য পবিত্র কোরআনের এক সুরার নামকরণ করেছেন সূরায়ে বনি ইসরাইল। এই সুরার ভিতরে বনি ইসরাইলের লোকেরা কোন পাপের কারণে কোন শাস্তি ভোগ করেছিল তার সবিস্তারে বর্ণনা করেছেন, যেন মুসলমান উম্মত এই পাপ করলে দুনিয়াতে এই শাস্তি ভোগ করতে হবে এটা জেনে যেন মুসলমান সতর্ক হতে পারে। বনি ইসরাইল যে সমস্ত শাস্তি ভোগ করেছিল দুনিয়াতে যে সকল পাপের কারণে, এই সমস্ত পাপের কাছে যেন মুসলমানেরা না যায়, তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক দীর্ঘ সূরার নামকরণ করেছেন সূরা বনি ইসরাইল, এবং এর ভিতরে বনি ইসরাইলের পাপাচারের বিবরণ দিয়েছেন এবং কোন পাপের কারণে দুনিয়াতে কি শাস্তি ভোগ করেছিল তার বিবরণ দিয়েছেন। এই বিষয়টা উল্লেখযোগ্য পরিমাণে আল্লাহ ব্যক্ত করেছেন এই সূরার 4 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত। এজন্য আমি আপনাদের সামনে সূরায়ে বনি ইসরাইলের 4 আয়াত থেকে 8 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। 4 আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাবাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লাতাআলুন্না উলুওয়ান কাবীরা। এর অর্থ হলো আল্লাহ বলেন, বনি ইসরাইলের নবীগণের কাছে আমি যে সমস্ত আসমানি কিতাব নাযিল করেছি সেই সমস্ত আসমানি কিতাবে আমি উল্লেখ করে দিয়েছি। কেউ বলতে পারবেন বনি ইসরাইলের নবী রসুল কতজন? সমস্ত নবী রসুলগণের মধ্য থেকে 11 জন বাদে সবাই, সমস্ত নবী রসুলগণের মধ্য থেকে 11 জন ছাড়া সবাই বনি ইসরাইলের। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বনি ইসরাইলের নবীগণের কাছে আমি যে সমস্ত আসমানি কিতাব নাযিল করেছি ওই সমস্ত আসমানি কিতাবে আমি উল্লেখ করে দিয়েছি যে হে বনি ইসরাইলেরা, তোমরা যে সমস্ত পাপাচার দুনিয়াতে করো এর মধ্যে 2টা বিশেষ পাপ তোমাদের দ্বারা দুনিয়াতে সংঘটিত হবে 2 বার, এবং এই 2টা পাপের সাজাও তোমাদেরকে 2 বার দুনিয়াতে ভোগ করতে হবে। এই 2টা পাপ কি কি? একটা পাপ হলো নিজেদেরকে নিজেরা আল্লাহর বান্দা বলে দাবি করা সত্ত্বেও আল্লাহর বন্দেগী ছেড়ে দেওয়া, নিজেকে নিজে আল্লাহর বন্দা দাবি করা সত্ত্বেও আল্লাহর বন্দেগী ছেড়ে দেওয়া একটা জঘন্যতম পাপ। আর একটা জঘন্যতম পাপ হল নিজেরা শক্তিশালী হওয়ার পর দুর্বলের উপর জুলুম অত্যাচার করা, আরেকটা জঘন্যতম পাপ। আল্লাহ বলেন এই দুইটা জঘন্যতম পাপ তোমাদের দ্বারা দুনিয়াতে দুইবার সংঘটিত হবে এবং এই দুইটা পাপের সাজাও তোমাদেরকে আংশিকভাবে দুনিয়ার জীবনে ভোগ করতে হবে। এই দুইটা পাপের কোন পাপ কি বর্তমান দুনিয়ার কোন মুসলমানেও করে? নিজেদেরকে নিজেরা আল্লাহর বন্দা দাবি করা সত্ত্বেও আল্লাহর বন্দেগী ছেড়ে দেয় এমন কোন মুসলমানও কি দুনিয়াতে আছে? বনি ইসরাইলের পাপে আর মুসলমানের পাপে ব্যবধান রইল না, সমান সমান হইল। আল্লাহ রাসূল সে কথাই বলে গেছিল, বনি ইসরাইল যত পাপে লিপ্ত হয়েছিল আমার উম্মত তত পাপে লিপ্ত হবে, আর বনি ইসরাইল যে পাপের জন্য যে সাজা দুনিয়াতে ভোগ করেছিল আমার উম্মত সেই পাপের জন্য সেই সাজা দুনিয়াতে ভোগ করতে হবে। তবে রহমতুল্লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে কয়েকটা সাজা এই পাপ করা সত্ত্বেও কয়েকটা সাজা আল্লাহ এই নবীর মুসলমান উম্মতকে দেবেন। বেশিরভাগ সাজাই বনি ইসরাইল যে পাপ করেছিল সেই পাপে লিপ্ত হওয়ার কারণে মুসলমানকেও দুনিয়াতে বেশিরভাগ সাজাই ভোগ করতে হবে, কিন্তু কয়েকটা সাজা এমন আছে যা আল্লাহ বনি ইসরাইলকে প্রদান করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত সেই সমস্ত পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ এদেরকে সেই সাজাগুলি দিবেন। সেই সাজাগুলি কি কি? এক নম্বর, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের উম্মতেরা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হত তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আযাব গজব দিয়া গোটা উম্মতকে ধ্বংস করে দিত। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ সাথে সাথে পাপের সাথে সাথে আযাব গজব দিয়া ধ্বংস করে দিবেন না, মরণ পর্যন্ত তাকে তওবা করার সুযোগ দান করেন। বনি ইসরাইলের নবীগণের উম্মতেরা পাপে লিপ্ত হওয়ার সাথে সাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত পাপে লিপ্ত হওয়ার সাথে সাথে গজব দিয়া ধ্বংস করবেন না, মরণ পর্যন্ত আল্লাহর পথে ফিরে আসা তওবা করার সুযোগ দিবেন, এটা এই নবীর খাতিরে এই নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য। তা না হলে বর্তমান দুনিয়ার মুসলমান যে পরিমাণ পাপে লিপ্ত, এই পরিমাণ পাপে লিপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহ বনি ইসরাইলের উম্মতকে ধ্বংস করে দিয়েছেন, মুসলমান উম্মত বর্তমান দুনিয়ার কবেই ধ্বংস হয়ে গেল এই নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নবীর উম্মতের আমার উম্মতের আরেকটা বৈশিষ্ট্য হল পূর্বেকার নবীগণের উম্মতেরা যখন পাপে লিপ্ত হত তাতে তাদের পাপের একটা শাস্তি হিসাবে আল্লাহ তাদের সবাইকে একসাথে দুর্ভিক্ষে আক্রান্ত করে দিতেন। আমার উম্মত পাপে লিপ্ত হওয়ার পরও আমার সমস্ত উম্মতকে আল্লাহ একসাথে দুর্ভিক্ষে লিপ্ত করবেন না, পৃথিবীর এক অঞ্চলের মুসলমান উম্মত দুর্ভিক্ষে আক্রান্ত হলেও পৃথিবীর আরেক অংশের উম্মত আমার সম্পদশালী হবে। এইটাও শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে এই নবীর উম্মতকে আল্লাহ এই বৈশিষ্ট্য দান করেছেন। তিন নম্বর, বনি ইসরাইলের লোকেরা দুইটা জঘন্যতম পাপে যখন লিপ্ত হত, একটা হলো আল্লাহর বন্দা নিজেকে নিজে আল্লাহর বন্দা স্বীকার করা সত্ত্বেও আল্লাহর বন্দেগী ছেড়ে দেওয়া, আর একটা হলো শক্তিশালী হওয়ার পর দুর্বলদের উপর জুলুম অত্যাচার করা। এই দুইটা পাপে যখন বনি ইসরাইল লিপ্ত হত তখন আল্লাহ তাদেরকে যত শাস্তি দিতেন এর মধ্যে একটা শাস্তি ছিল তাদের কিবলা বেদিন কাফিরেরা দূরে দখল করে নিয়ে যেত। বনি ইসরাইলের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বনি ইসরাইলের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস তাদের দখলে রাখতে পারত না, বেদিন কাফিরেরা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়ে যেত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা এই সমস্ত পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও আমাদের কিবলা কোনোদিন বেদিন কাফিরে দখল করে নিতে পারে না। বলেন এই বৈশিষ্ট্য আপনারা কার খাতিরে পেলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমরা এই বৈশিষ্ট্যগুলি পেলাম। সমস্ত উম্মত একসাথে দুর্ভিক্ষে আক্রান্ত হবে না, সমস্ত উম্মত একসাথে আল্লাহ এদেরকে সাথে সাথে পাপের সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করে দেবেন না, এই উম্মতের কিবলা কোনো বেদিন কাফিরকে দখল করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিবেন না। এই বৈশিষ্ট্যগুলি আল্লাহ আমাদেরকে দান করেছেন একমাত্র আমাদের নবীর খাতিরে। এছাড়া আর যত রকমের শাস্তি বনি ইসরাইল এই দুই জঘন্য পাপের কারণে দুনিয়াতে ভোগ করেছিল, মুসলমান উম্মতকেও এই দুই পাপের কারণে বাকি শাস্তিগুলি দুনিয়াতেই ভুগতে হবে। বাকি শাস্তিগুলি কি কি তার বিবরণ আল্লাহ পরবর্তী আয়াতগুলিতে দিয়েছেন। আগে আমরা দুইটা জঘন্য পাপের কথা মনে রাখি, তারপরে কি কি শাস্তি দুনিয়াতে আমাদের ভোগ করতে হবে সেগুলি বোঝার চেষ্টা করি। যে জঘন্য দুইটা পাপের কারণে আল্লাহ বনি ইসরাইলকে দুনিয়াতে শাস্তিগুলি দিয়েছিলেন, এই দুইটা জঘন্যতম পাপে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরাও লিপ্ত হবে তখন এদেরকেও দুনিয়াতে সেই শাস্তিগুলি অবশ্যই ভোগ করতে হবে। এজন্য আমাদেরকে দুনিয়াতে কি কি শাস্তি ভোগ করতে হবে সেই বিবরণ শোনার আগে কোন দুইটা পাপের কারণে শাস্তিগুলি ভোগ করতে হবে দুইটা পাপের কথা মনে রাখি। এক নম্বর পাপ, নিজেকে নিজে আল্লাহর বন্দা স্বীকার করা সত্ত্বেও আল্লাহর বন্দেগি ছেড়ে দেয়। বুঝে থাকলে বলুন তো, বর্তমান সমাজের কোন মুসলমান কি বলে আমি আল্লাহর বন্দা নই? না, সব মুসলমান বলে আমি আল্লাহর বন্দা, সব মুসলমান বলে আমি আল্লাহর বন্দা, বন্দেগি কজনে করে? বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান নিজেকে নিজে আল্লাহর বন্দা স্বীকার করা সত্ত্বেও আল্লাহর বন্দেগি ছেড়ে দিয়েছে। আল্লাহর বন্দেগি ছেড়ে দেওয়ার পরকালীন পরিণাম, আল্লাহর বন্দেগি ছেড়ে দেওয়ার পরকালীন শাস্তি, এক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করেন, ওগো আমার প্রিয় সাহাবী, তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বন্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি জানি না, আপনি আমাকে বলে দিন, আমাকে শিক্ষা দিন, বন্দার কাছে আল্লাহর প্রাপ্যটা কি আর আল্লাহর কাছে বন্দার প্রাপ্যটা কি? জবাবে রাসূল বলেন, বন্দার কাছে আল্লাহর প্রাপ্য হল সে আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করে। এটা বন্দার কাছে আল্লাহর প্রাপ্য, বন্দাকে আল্লাহকে লা শরীক জেনে আল্লাহর যথারীতি আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতটাই হলো বন্দার কাছে আল্লাহর প্রাপ্য, ইবাদতটাই হলো বন্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছে বন্দার প্রাপ্য হলো জান্নাত, বন্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত আর আল্লাহর কাছে বন্দার প্রাপ্য হলো জান্নাত। উভয় পক্ষের প্রাপ্যটা পরিষ্কার মনে থাকবে আপনাদের সবসময়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, বন্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত আর আল্লাহর কাছে বন্দার প্রাপ্য হলো জান্নাত। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, যেই বন্দা আল্লাহর প্রাপ্য দিয়ে দেবে আল্লাহও সেই বন্দার প্রাপ্য দিয়ে দেবেন। কি বললেন? যে বন্দা আল্লাহর প্রাপ্য দিয়ে দেবে, মানে যথারীতি আল্লাহর ইবাদত করবে। যেই বান্দা যথারীতি আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। যেই ব্যক্তি আল্লাহর প্রাপ্য পরিশোধ করবে না, আল্লাহর প্রাপ্য আদায় করবে না, আল্লাহর প্রাপ্য দেবে না, আল্লাহও তাকে জান্নাত দেবেন না। তাহলে নিজেকে নিজে আল্লাহর বান্দা স্বীকার করা সত্ত্বেও বন্দেগী ছেড়ে দেওয়ার পরকালীন শাস্তি জান্নাত থেকে বঞ্চিত, জাহান্নামের শাস্তির যোগ্য। বলুন, নিজেকে নিজে আল্লাহর বান্দা স্বীকার করা সত্ত্বেও আল্লাহর বন্দেগী ছেড়ে দেওয়ার পরকালীন শাস্তি জাহান্নাম, পরকালীন শাস্তি জাহান্নাম। দুনিয়ার শাস্তির বিবরণ আসতেছে সামনে আয়াতগুলি। তাহলে বান্দার কাছে আল্লাহর প্রাপ্য কি আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য কি, এই দুইটা কথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্ত মুসলমানদের সারা জীবন ভর স্মরণ রাখার মতো। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো জান্নাত। এই জন্য আরেক বিবরণে উল্লেখ আছে, আমি অন্যান্য বৎসরও আপনাদেরকে বলেছি, একটা মেয়ে লোক তার কুলের শিশুর কুলে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়, জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল, একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ কি তার বান্দাকে সেই পরিমাণ দয়া মায়া করেন? রাসূল জবাবে বলেন, একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। রাসূলের হাদিস বুঝে থাকলে বলুন, একটা মেয়ে লোক তার কুলের শিশুকে বেশি দয়া মায়া করে না আল্লাহ তার বান্দাকে বেশি দয়া মায়া করে? এই কথাটা বলার সাথে সাথে সেই মেয়ে লোকটা রাসূলকে জিজ্ঞেস করে, দুনিয়ার কোন মেয়ে লোক নিজের কুলের সন্তানকে স্বেচ্ছায় সজ্ঞানে কোনদিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না? আল্লাহ তো তার অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। বুঝে থাকলে বলুন, মেয়ে লোকে কোন মেয়ে লোকে তার কুলের সন্তানকে আগুনে ফেলে না আল্লাহ তার অনেক বান্দাকে আগুনে ফেলবেন? তাহলে এবার বলুন, কে কাকে বেশি দয়া মায়া করলো? এই প্রশ্ন করলো এইবার মেয়ে লোকটা। দ্বিতীয় প্রশ্নটা কি খুব সহজ মনে করেন আপনারা? প্রথম প্রশ্নটা খুব সহজ ছিল, জবাবটাও খুব সহজ ছিল। প্রশ্ন ছিল, একটা মেয়ে লোকে তার কুলের সন্তানকে বেশি দয়া মায়া করে না আল্লাহ তার বান্দাকে বেশি দয়া মায়া করে? রসুল বলেন, মেয়ে লোক কুলের সন্তানকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করে। প্রশ্নের জবাবের কারণে দ্বিতীয় প্রশ্নটা আরো জটিল হইল। এইবার এই মেয়েটাই দ্বিতীয় প্রশ্ন করে বসল রসুলকে, যে কোন মেয়ে লোক তো নিজের কুলের সন্তানকে আগুনে নিক্ষেপ করে না, আল্লাহ তো তার অনেক বান্দাকে আগুনে নিক্ষেপ করবেন, তাহলে কে কাকে বেশি দয়া মায়া করলো? আমি তো বুঝলাম। এই প্রশ্ন করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় করে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত সেজদায় থাকার পরে সেজদায় গিয়ে আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করেছে। সেজদার থেকে মাথা মুবারক উঠিয়ে বললেন, আমি যে বলেছি একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করেন, আমার কথা ঠিক আছে? তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বান্দা কাকে বলে? যে আল্লাহর বন্দেগি করে তাকে আল্লাহর বান্দা বলে, যে আল্লাহর বন্দেগি করে তাকে আল্লাহর বান্দা বলে, সেই হলো সত্যিকার অর্থে আল্লাহর বান্দা। আর যে আল্লাহর বন্দেগি করে না সে আল্লাহর নাম কাওয়াস্তে বান্দা। বন্দেগি করলে সত্যিকার অর্থে বান্দা, আর বন্দেগি না করলে সত্যিকার অর্থে বান্দা না নাম কাওয়াস্তে বান্দা। আল্লাহর এই বান্দা দুই রকম, এক রকমের বান্দা হইল শুধু নামে মাত্র বান্দা, এটাকে উর্দু ভাষায় বলে নাম কাওয়াস্তে, নামে মাত্র। একদল বান্দা আছে আল্লাহর নামে মাত্র বান্দা, আরেক দল বান্দা আছে আল্লাহর কাজে কর্মে বান্দা। বুঝে থাকলে বলুন, আল্লাহর বান্দা কত প্রকার? এক প্রকার বান্দা হইল নামে মাত্র, আরেক প্রকার বান্দা হইল কাজে কর্মে। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কাজে কর্মে বান্দা কারা? বন্দেগি ঠিক মতো বন্দেগি করে যারা, আর নামে মাত্র বান্দা কারা? আল্লাহর বন্দা স্বীকার করা সত্ত্বেও যারা বন্দেগী ছেড়ে দেয় তারা আল্লাহর নামে মাত্র বন্দা, কাজে কর্মে আল্লাহর বন্দা নয়। রাসূল ওই মেয়েটাকে বলেন, যারা নামে মাত্র আল্লাহর বন্দা, কাজে কর্মে আল্লাহর বন্দা নয়, এই সমস্ত নামে মাত্র বন্দা যারা তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। কাজে কর্মে যারা আল্লাহর বন্দা এদের কাউকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ নামে মাত্র আল্লাহর বন্দা হওয়া না কাজে কর্মে? এবার বলুন আপনাদের সমাজে কোন প্রকার বন্দার পরিমাণ কত হবে? বর্তমানে মুসলমানের সমাজে কোন প্রকার বন্দার পরিমাণ কত হবে? শতকরা কতজন মুসলমান পাঁচ বেলার ফরজ নামাজ পড়ে আর কতজনে পড়ে না? যারা পড়ে এরাই শুধু কাজে কর্মে আল্লাহর বান্দা, যারা পড়ে না এরা নামে মাত্র আল্লাহর বান্দা, কাজে কর্মে আল্লাহর বান্দা নয়। এই একটা জঘন্যতম পাপ বনি ইসরাইল করত, নিজেকে নিজে আল্লাহর বান্দা দাবি করা সত্ত্বেও আল্লাহর বন্দেগী ছেড়ে দিত, যে কারণে শুধু পরকালের জাহান্নাম নয় দুনিয়াতে কি শাস্তি ভোগ করেছিল। দ্বিতীয় পাপটার কথাও বুঝুন, তারপরে বুঝবেন বনি ইসরাইল যেই শাস্তি এই দুইটা জঘন্য পাপের কারণে দুনিয়ায় ভোগ করেছিল। আল্লাহ বলেছেন কোরআনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, মুসলমান উম্মতকেও এই দুই জঘন্য পাপে লিপ্ত হওয়ার পর দুনিয়াতে সেই শাস্তি ভোগ করতেই হবে। যে দুই জঘন্যতম পাপের শাস্তি বনি ইসরাইলরাও দুনিয়াতে ভোগ করেছিল, মুসলমানকেও ভোগ করতে হবে। এই দুই পাপের প্রথম পাপ নিজেকে আল্লাহর বান্দা স্বীকার করা সত্ত্বেও আল্লাহর বন্দেগী ছেড়ে দেওয়া। প্রথম পাপ আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও বন্দেগী ছেড়ে দেওয়া। দুই নম্বর পাপ শক্তিশালী হওয়া মাত্রই দুর্বলের উপর জুলুম অত্যাচার করা। বর্তমান সমাজের কেউ শক্তিশালী হইলে কি দুর্বলের উপর জুলুম অত্যাচার অবিচার অন্যায় এগুলি করে না? কোন মুসলমান দুর্বলের উপর জুলুম অত্যাচার করে না? মুসলমান বর্তমানে মুসলমান বনি ইসরাইলের সেই স্বভাব ষোলো আনা গ্রহণ করেছে। একটু শক্তিশালী হওয়া মাত্রই দুর্বলের উপর জুলুম অত্যাচার শুরু। তাহলে যে দুই জঘন্যতম পাপ বনি ইসরাইল দুনিয়াতে করত, এই দুইটা জঘন্যতম পাপ মুসলমানেরাও করে কিনা? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে বনি ইসরাইলে মুসলমানদেরকে আজ থেকে দেড় হাজার বৎসর আগেই হুশিয়ার করে দিয়েছিলেন, বনি ইসরাইলের এই দুই পাপে তোমরা যখন লিপ্ত হবে তখন বনি ইসরাইল দুনিয়াতে যে শাস্তি ভোগ করেছিল তোমাদেরকেও সেই শাস্তি ভোগ করতে হবে। সেই শাস্তি ভোগ করতে হবে। বনি ইসরাইল দুনিয়াতে দুইবার এই দুই পাপে লিপ্ত হয়েছিল, দুইবারই শাস্তি ভোগ করেছে। তোমরাও দুনিয়াতে যখন ওই এই দুই অপরাধ করবে তখন তোমাদেরকেও দুনিয়াতে সেই কঠোর শাস্তি ভোগ করতে হবে। এবার শাস্তির বিবরণ দিয়ে আল্লাহ বলে, فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ وَكَانَ وَعْدًا مَفْعُولًا। প্রথমবারের মতো যখন বনি ইসরাইল এই দুইটা জঘন্যতম পাপে লিপ্ত হল, আল্লাহ বলেন আমি আমার নামে মাত্র বান্দা যেগুলি যারা আমার বান্দা হওয়াটাই স্বীকার করে না, অর্থাৎ বেদিন কাফির, আল্লাহ বলেন বেদিন কাফিরদেরকে আমি শক্তিশালী বানাইয়া দিলাম, প্রবল করে দিলাম। বনি ইসরাইলের যে সমস্ত লোকেরা নিজেদেরকে আমার বান্দা বলে স্বীকার করে তাদের উপর যে সমস্ত বেদিন কাফিরেরা আমার বান্দা হওয়া স্বীকার করে না তাদেরকে আমি শক্তিশালী করে দিলাম, প্রবল করে দিলাম। বুঝে থাকলে বলুন, যারা নিজের আরে আল্লাহর বান্দা দাবি করে এদের উপর বেদিন কাফিরকে আল্লাহ কোন সময় শক্তিশালী করে দেন? যে সময় বান্দা দাবি করনেওয়ালা দুইটা জঘন্যতম পাপে লিপ্ত হয়, বন্দেগী ছেড়ে দেয়, দুর্বলকে জুলুম অত্যাচার করে, এই দুই জঘন্যতম পাপ যখন এক কথায় সরল সুধা কথায় মুমিন মুসলমানে যখন এই দুই পাপে লিপ্ত হয়, আল্লাহর বন্দেগি ছেড়ে দেয় এবং দুর্বলের উপর জুলুম অত্যাচার করে, তখন আল্লাহ বেদিন কাফিরদেরকে শক্তিশালী করেন, এই সমস্ত নাম কাওয়াস্তের মুমিন মুসলমানদেরকে পিটাইয়া শায়েস্তা করার। এটা কি আখেরাতের শাস্তি না দুনিয়ার শাস্তি? দুনিয়ার শাস্তি। আপনাদের জানা মতো বর্তমান দুনিয়ার কোন মুসলমান কি বেদিন কাফিরের হাতে পিটনি খায়? কোন দেশটা আছে বর্তমান দুনিয়াতে যে দেশের মুসলমান বেদিন কাফিরের হাতে নির্যাতিত নয়? বর্তমান দুনিয়ার সবগুলি দেশের মুসলমান, চাই মুসলিম দেশ হোক চাই অমুসলিম দেশ হোক, সমস্ত দেশে যত মুসলমান আছে সমস্ত মুসলমান কোন না কোন ভাবে বেদিন কাফিরের হাতে নির্যাতিত, কোন না কোন ভাবে বেদিন কাফিরের হাতে নির্যাতিত। কার পাপের ফসল? নিজেদের পাপের ফসল। তোমরা দুইটা জঘন্যতম পাপে লিপ্ত, আল্লাহ আগেই বলে দিয়েছেন তোমরা মুমিন মুসলমানেরা যখন এই দুই পাপে লিপ্ত হবে আমি আল্লাহ বেদিন কাফির দিয়া পিটাইয়া তোমাদেরকে শায়েস্তা করব। এখানে একটা কঠিন প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটাও আরো কঠিন, আপনাদের একটু মনোযোগেই বোঝা দরকার। প্রশ্ন হল মুমিন মুসলমানের অপরাধ হইল একটা আমল খারাপ, বলুন মুমিন মুসলমানের অপরাধ কটা? অপরাধটা কি? আমল খারাপ। বেদিন কাফিরের অপরাধ দুইটা, আমলও খারাপ ইমানও নাই, বুঝতে পারছেন? বেদিন কাফিরের অপরাধ কটা? আমলও খারাপ ইমানও নাই। তাহলে যারা দুই অপরাধে অপরাধী এদেরকে আল্লাহ শক্তিশালী বানিয়ে দেবেন, প্রবল করে দেবেন, এরা হবে বিজয়ী। আর যারা এক অপরাধে অপরাধী এদেরকে পিঠাইবেন, ডাবল অপরাধীদেরকে দিলেন পুরস্কার আর সিঙ্গেল অপরাধীকে দিলেন তিরস্কার, এইটা আল্লাহর কোন বিচার? প্রশ্ন বুঝলেন? ডাবল অপরাধীকে কি দিলেন পুরস্কার, এরা হবে প্রবল, এরা হবে শক্তিশালী, এরা হবে পরাক্রমশালী, এরা হবে দাপটশালী। ডাবল অপরাধী কি কি অপরাধ? আমলও খারাপ ইমানও নাই, আমলও খারাপ ইমানও নাই, এদেরকে তিরস্কার দিলেন না পুরস্কার। কি পুরস্কার? এরা ক্ষমতাশালী হবে, কি হবে? ক্ষমতাশালী। আর সিঙ্গেল অপরাধ অপরাধী কারা? মুসলমান, ইমান আছে কিন্তু আমল খারাপ, এদেরকে দিলেন তিরস্কার, তোমরা বেঈমান কাফিরের হাতে ফিটুনি খাইয়া তোমাদের রক্ত দিয়া দুনিয়ার জমিন লাল করো। সিঙ্গেল অপরাধী দিলেন তিরস্কার, ডাবল অপরাধী দিলে অপরাধীকে দিলেন এই ক্ষমতার পুরস্কার, এটা আল্লাহর কোন বিচার? প্রশ্ন বুঝলেন? প্রশ্নের জবাব মুফাসসিরিন কেরাম যা লিখেছেন তার সারমর্ম হল আল্লাহ যেমন ভাবে পরকালের কোন নিয়ামত বেদিন কাফিরকে দিবেন না বিন্দুমাত্র না, পরকালের কোন নিয়ামত বেদিন কাফিরকে বিন্দুমাত্র দিবেন না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন নিয়ামত আল্লাহ বেদিন কাফিরকে দেওয়ার জন্য সৃষ্টি করেননি, দুনিয়ার কোন নিয়ামত বেদিন কাফিরকে দেওয়ার জন্য সৃষ্টি করেননি, দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ মুমিন মুসলমানকে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন, দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ মুমিন মুসলমানকে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু মুমিন মুসলমান যখন আল্লাহর নাফরমান হয়ে যায় তখন তাদের জন্য যে নিয়ামতটা সৃষ্টি করেছিলেন সেইটা তাদেরও দুশ্মন আল্লাহরও দুশ্মন এদেরকে দিয়া দেন, এরা যেন সংশোধন হওয়ার মতো সুমতি লাভ করতে পারে। কথাটা বোঝার জন্য আপনাদেরকে আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা চার বছরের একটা ছেলের মা ছেলের জন্য দুধ ভাত মাখলো গলা দিয়া, কার জন্য? ছেলের জন্য। দুধ ভাত মেখে ছেলেকে ডাকে, আসো তোমাকে খাইয়া দিই খাওয়াইয়া দিই। ছেলে খাইতে আসবে দূরের কথা, আর দূরের থেকে মায়ের গায়ে দিল ছুড়ে। এই যে ছেলের জন্য দুধ ভাত মাখলো সে ছেলে তো খাইতে আসেই না, আরো পাল্টা দূরের থেকে মায়ের গায়ে দিল ছুড়তে ছুড়তে যখন মায়ের রাগ আসলো, তখন যেই দুধ ভাত ছেলের জন্য মাখছিল সেই দুধ ভাত ছেলেকে দেখাইয়া দেখাইয়া কুত্তা দেখা হয়ে দিল, দেখ তোর জন্য মাখছিলাম কুত্তা দেখা হয়ে দিল। এতে ছেলের মনে দুঃখ লাগবে কিনা? এইরকম অন্তরের সাজা দেওয়ার জন্য, এটা আন্তরিক সাজা, অন্তরের সাজা। মুসলমানেরা যেন অন্তরে অন্তরে সেই সাজা উপলব্ধি করে সংশোধন হওয়ার সুমতি লাভ করতে পারে, যে দুনিয়ার যে নিয়ামত আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছিলেন সেই নিয়ামত বেদিন কাফিরকে দিয়ে ফেলেছেন শুধুমাত্র আমরা আল্লাহর নাফরমান হওয়ার কারণে। সুতরাং আমরা নাফরমানি ছেড়ে দিয়ে আমরা সংশোধন হওয়া দরকার, এই শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার যে নিয়ামত আল্লাহ মুমিন মুসলমানের জন্য সৃষ্টি করেছেন, মুসলমান নাফরমান হইলে দুনিয়ার সেই নিয়ামত আল্লাহ বেদিন কাফিরকে দিয়ে দেবে। প্রশ্নের জবাবটা বুঝার মতো উদাহরণটা কি আপনাদের বুঝে আসলো? আরেকটা ব্যাপার সেটা হইল, মুসলমান যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, মুসলমান যখন চুর হয়, মুসলমান যখন ডাকাত হয়, মুসলমান যখন হাইজেকার হয়, মুসলমান যখন জবরদখলকারী হয়, মুসলমান যখন জালিম অত্যাচারী সন্ত্রাসী হয়, মুসলমান যখন খুনি হয়, মুসলমান যখন জিনা বেবিচারকারী হয়, তখন দুনিয়ার বেদিন কাফিরেরা বলতে বলার সুযোগ পায়, হে মুসলমানেরা তোমাদের ধর্মটা যদি ভালোই হইত তাহলে তোমরা এত খারাপ কেন? তোমাদের খারাপ চরিত্র প্রমাণ করে তোমাদের ধর্মটাই ভালো নয়। বলেন মুসলমান চুরি করলে এটা ধর্মের দোষ না তার দোষ? মুসলমান খুনি হইলে এটা ইসলামের দোষ না তার দোষ? মুসলমান সন্ত্রাসী হইলে এটা ইসলামের দোষ না তার দোষ? মুসলমান জিনাকার হইলে ইসলামের দোষ না তার দোষ? দোষ করেছিল সে, কিন্তু বেদিন কাফিরের কাছে তার দোষের কারণে ইসলাম দোষী সাব্যস্ত হয়। মুসলমানের দোষের কারণে কাফিরের কাছে ইসলাম দোষী সাব্যস্ত হয়। সুতরাং আল্লাহ বলেন, হে মুসলমানেরা তোমরা আমার পবিত্র ইসলামকে তোমাদের বোয়াদ আমলের দ্বারা যে কাফিরের কাছে অপমান করেছ সেই কাফিরকে পিটাইয়া দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে অপমান করব। তোমরা আমার ইসলামকে অপমান করেছ আমি আল্লাহ তোমাদেরকে অপমান করব। তোমরা যাদের কাছে আমার ইসলামকে অপমান করেছ তাদের দ্বারা পিটাইয়া দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে অপমান করব। তারপরও সংশোধনের সুযোগ থাকবে। যখন ওই মুসলমান এই হুশ প্রাপ্ত হয়, যখন ওই মুসলমানের দেমাগে এই শুভবুদ্ধি উদয় হয় যে আমরা আল্লাহর বন্দেগী ছেড়ে দেওয়ার কারণে আর দুর্বলদের প্রতি জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ দুনিয়ার বেঈমান কাফির দিয়ে আমাদেরকে পিটাইয়া শায়েস্তা করতেছেন, আল্লাহর পবিত্র ইসলামকে আমরা তাদের কাছে বদনামি করেছি এই জন্য আল্লাহ তাদেরকে তাদের কাছে অপমান করেছি এই জন্য আল্লাহ আমাদেরকে তাদের কাছে অপমান করছেন, এই শুভবুদ্ধি উদয় হলে পরে যদি তোমরা সংশোধন হয়ে যাও, আল্লাহ বলেন যেই নিয়ামত তাদেরকে দিয়েছিলাম তোমাদের নাফরমানির কারণে তোমরা সংশোধন হয়ে গেলে সেই নিয়ামত তাদের কাছ থেকে উদ্ধার করে আবারও তোমাদের এদান করে দেবে। বুঝে থাকলে বলুন, দুনিয়ার নিয়ামত আসলেই কাফিরের জন্য না আসলেই মুমিন মুসলমানের জন্য? কাফিরের হাতে যায় কেন? মুসলমানের অপরাধের কারণে। দুনিয়ার কর্তৃত্বই বলেন আর নেতৃত্বই বলেন, দুনিয়ার দাপটই বলেন আর শাসন ক্ষমতাই বলেন, দুনিয়ার নিয়ামতই বলেন আর ধন সম্পদই বলেন, সবকিছু আল্লাহ মুমিন মুসলমানদের জন্যই সৃষ্টি করেছেন, কাফিরের হাতে কখনো যাবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান নিজেদের আমল নষ্ট করবে না। যখন মুসলমান নিজেদের আমল নষ্ট করবে তখন ওই দুনিয়ার নিয়ামত মুসলমানদের হাতছাড়া হয়ে বেদিন কাফিরের হাতে চলে যাবে। এখান থেকে তোমরা কেউ আবার ধোঁকা খেও না, তোমরা মনে করো না যে বেদিন কাফিরকে আল্লাহ তোমাদের চেয়ে বেশি ভালোবাসেন, কখনো নয়। এই কথাটা আল্লাহ পরিষ্কার ভাবে অন্য আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আয়াতের মর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, বেদিন কাফিরকে দুনিয়ার নিয়ামত দান করলে দুনিয়ার ধন সম্পদ দান করলে, দুনিয়ার ক্ষমতা বেদিন কাফিরের হাতে দান করলে, এতে তোমরা মনে করো না যে আমি আল্লাহ তোমাদের চেয়ে তাদেরকে বেশি ভালোবাসি, কখনো নয়। এই দুনিয়ার ক্ষমতা এবং দুনিয়ার সম্পদ অল্পদিনের, অল্পদিনের এই দাপট, অল্পদিনের এই নিয়ামত ভোগ করার পরে মরণের সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে চিরকালের জন্য জাহান্নামের শাস্তিতে বসিয়ে দেব। আর তোমরা যদি মরণের আগে আগে আমল সংশোধন করে নাও, ভবিষ্যৎ তোমাদের পরিষ্কার, অতীতের গুনাহও মাফ। সংশোধন হওয়ার শর্তের উপর ভবিষ্যৎ পরিষ্কার, অতীতের গুনাহও মাফ। বিষয়টা আমি আপনাদেরকে বুঝাবার জন্য অতীতে কোন এক বছরে একটা উদাহরণ দিয়েছি, আজকে আবার সেই উদাহরণটা আপনাদের সামনে পেশ করতে চাই। একটা ভিখারি ভিক্ষা করতে করতে করতে করতে আদালত ভবনের সামনে গেল। আদালত ভবনের সামনে গিয়া দেখে যে সারাদিন ভিক্ষার জন্য গুড়াইতে গুড়াইতে এক টুকরা রুটি পাইলাম না, দশটা টাকা পাইলাম না, একটা কাপড় পাইলাম না। আর আদালতে যার বিরুদ্ধে ফাঁসির রায় হইয়া গেল, সে যা খাইতে চায় বিচারক তারে তাই খাইতে দেয়। বলেন ফাঁসির আসামি ফাঁসির আগে কোনো কিছু খাইতে চাইয়ে যা খাইতে চায় তা দেওয়া হয় কিনা? ভিখারি ভাইল না সারাদিন ঘোরাফেরা করে একটা রুটি, আর ফাঁসির আসামির যা চায় তাই পায়। এই অবস্থা দেখে কি দুনিয়ার কোন ভিখারি এই কথা বলে যে আমি যদি ভিখারি না হইয়া এই ফাঁসির আসামিটা হইতাম তাহলে ইচ্ছা মতো খাইতাম? কেন বলে না? খুব ভালো রকমই দিবে, তাহলে খাওয়ানো হচ্ছে তাকে ফাঁসিতে লটকাবার জন্য, আদরের জন্য নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন বেদিন কাফিরকে দুনিয়াতে যাই কিছু নিচ্ছি চিরকালের জন্য জাহান্নামে পৌঁছাবার জন্য, আদরের কারণে নয়। আরেকটা উদাহরণ একটা গল্পের মাধ্যমে দেওয়া যায়, সেটা হল এক ব্রাহ্মণের বাজার থেকে কিনলো এক পাঠা আর এক পাঠি। পাঠা পাঠি ছিলেন তো, এক ব্রাহ্মণের বাজার থেকে কিনলো এক পাঠা আর এক পাঠি। পাটিরে সাধারণ খানা দিয়া রাখে, আর পাটারে আদর যত্ন করিয়া দোকান থেকে কলা কিনে খাওয়ায়, বিস্কুট কিনে খাওয়ায়, আরো অনেক কিছু। অবস্থা দেখে পাটা পাটিরে কয় যে এই ব্রাহ্মণে তোরে কিনলো, সেই ব্রাহ্মণে আমারেও কিনলো, তোরে সাধারণ খাবার খাওয়ায়, কোনো সময় উপবাসও রাখে, আর আমারে কত মজার মজার খানা খাওয়ায়, প্রমাণ হইল যে তোর থেকে আমারে আদর বেশি করে। কে কারে কয় জবাব দিতে চাই না, পূজার দিন আইলে নিজেই বুঝবে, পূজার দিন আইলে নিজেই বুঝবে। তোরে আদরের লাগে খাওয়াইছিল না বলি দিত খাওয়াইছিল, আমরা কি তখন বাবনায় পাঠারে খাওয়ায় আদরের লাগি না বলি দিবার লাগি? আসবার কথা না, আল্লাহ দুনিয়াতে বেদিন কাফিরকে নিয়ামত দান করেন জাহান্নামের বলির ফাটাওয়া দেওয়ার জন্য, কাজেই তাদের খুশি হওয়ার কিছু নাই। দুনিয়ার নিয়ামত হইয়া বেদিন কাফিরের খুশি হওয়ার কিছু নাই। বর্তমান বাংলাদেশে পথে ঘাটে যেভাবে আগাছা গজায়, এইভাবে বর্তমান বাংলাদেশের মুসলমান সমাজে নাস্তিক দল, নাস্তিকের দল বর্তমান মুসলমান সমাজে গদায় কিনা? সামাজিক যত ফেসিলিটি, যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সবকিছু তাদের নামে উৎসর্গীকৃত। আর তাদের বিরুদ্ধে যারা কথা বলে এরা কোনটা সা, এই কিনা বর্তমান মুসলমান সমাজের অবস্থা? নাস্তিকদের জন্য সব কিছু খোলা, আর নাস্তিকের বিরুদ্ধে যারা কথা বলে এরা কোনটা সা, এরা কোনটা সা কিনা? এই কারণে যত নাস্তিক আর যত নাস্তিকের দালাল আছে, এরা যেন মনে না করে যে তোমরা আল্লাহ আদর বেশি করতেছে, আদর করতেছে না বলির ফাটা বানাইতেছে। মহতরম হাজিরিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাইল যখন এই দুই ধরনের জঘন্যতম পাপে লিপ্ত হল, তখন আমি বেদিন কাফিরদেরকে তাদের বিরুদ্ধে প্রবল করে দিলাম, শক্তিশালী বানিয়ে দিলাম। পরিষ্কার হয়ে গেল, মুমিন মুসলমানকে পিটাবার মতো শক্তি এবং সাহস বেদিন কাফিরেরা কখন পায়? যখন মুমিন মুসলমানেরা দুইটা জঘন্য পাপে লিপ্ত হইয়া যায়। বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেদিন কাফিরের হাতে পিটুনি কাটছে কিনা বলতে পারবেন? বাকি আগামী দিনে আগামী জীবনে বলতে পারবেন, বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেদিন কাফিরের হাতে পিটুনি খাওয়ার মূলে আমাদের অপরাধ কটা? দুইটা। একটা হলো আল্লাহর বন্দা স্বীকার করা সত্ত্বেও আমরা আল্লাহর বন্দেগী ছেড়ে দিয়েছি, আর একটা হলো আমাদের স্বভাব, আমাদের রক্তের কণায় কণায় এই স্বভাব মিশে গেছে যে একটু সামান্য শক্তিশালী হয় সেই তুলনামূলক ভাবে তার চেয়ে যে দুর্বল তার সাথে দুরবস্থা অত্যাচার শুরু করে। আমি তো প্রায় সময় রাস্তায় থাকি, 12 মাস তো ঘরে থাকি, দেশে বিদেশে পথে ঘাটেই বেশি সময় কাটে আমার, দিন রাত চব্বিশ ঘন্টা রাস্তায়। আমি চাকুর ভাবে দেখতে পাই রাস্তায় যত যানবাহন চলে, কোনোটা ছোট ছোট দাম যানবাহন, কোনোটা কিছু বড় যানবাহন, কোনোটা কিছু মাঝারি যানবাহন, কোনোটা কিছু বড় ধরনের যানবাহন, আর কোনোটা বেশি বড় যানবাহন, সবটা এক সমান না ছোট বড় তারতম্য আছে? প্রত্যেকটা যানবাহনের চালক তার চেয়ে ছোটটার সাথে অবিচার করে, শক্তের ভক্ত নরমের গরম। এই স্বভাব মুসলমান সমাজকে পাইছে কিনা? অনিবার্য পরিণতি, বেঈমান কাফিরের হাতে পিটুনি খাইতেই হবে। বুঝে থাকলে বলুন, বর্তমান বাংলাদেশের এই 16 কোটি মুসলমানের সমাজে নাস্তিকরা এত সাহস পাইলে কোথায়? আমাদের এই দুই জঘন্যতম পাপের কারণে। নাস্তিকের দূষণেরা, নাস্তিকের দালালেরা, নাস্তিকের পক্ষপাতীরা এত ফেসিলিটি পাইলে কোথায়? আল্লাহই দান করেছেন এদেরকে জাহান্নামের বলির পাঠা বানাবার জন্য, আর আমাদেরকে সবক শিক্ষা দেওয়ার জন্য। দুইটার দুই কারণ, এদেরকে প্রবল করে দিলেন জাহান্নামের বলি ফাঁটা বানাবেন, আর আমাদেরকে এদের পিটুনি খাওয়াচ্ছেন, আমরা যেন সতর্ক হওয়ার মতো শুভবুদ্ধি যেন আমাদের উদয় হয়। অনেক মুসলমান এমনও হওয়া যায় এখনো নাস্তিক কালে কয় আর মুরতাদ কালে কয় চিনে না। আর নাস্তিক মুরতাদ সম্পর্কে যখন যখনই আলোচনা হয় তখন এগুলির ডেফিনেশন বলেও দেওয়া হয় না। নাস্তিক কাকে বলে, মুরতাদ কাকে বলে, তার পরিপূর্ণ পরিচয় দেওয়া হয় না। বুঝে থাকলে বলুন, বর্তমান বাংলাদেশের নিরীহ মুসলমানের ক্ষমতা বেশি না নাস্তিক মুরতাদ এবং তাদের দালালদের ক্ষমতা বেশি? কিসের ফসল? দুই জঘন্য পাপের ফসল। নাস্তিক বলে যারা আল্লাহর অস্তিত্ব, পরকালের অস্তিত্ব, জান্নাত জাহান্নামের অস্তিত্বই মানে না, এদেরকে বলে মুরতাদ। বলে আগে যারা মুমিন মুসলমান ছিল, পরে যারা ইসলাম ধর্ম বর্জন করল, এরা নাস্তিক হইতে পারে। যেই নাস্তিক প্রথম জীবনে মুসলমান ছিল, শেষ জীবনে নাস্তিক হয়ে গেল, এটা নাস্তিক ও মুরতাদ। বুঝছেন কিনা দেখুন, যেই মানুষটা জীবনের প্রথম থেকেই আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, বেশ দুধক বিশ্বাস করে না, যে শুধু নাস্তিক মুরতাদ নয়, শুধু নাস্তিক মুরতাদ নয়, জীবনের শুরু থেকেই আল্লাহ বিশ্বাস করে না, জীবনের শুরু থেকেই পরকাল বিশ্বাস করে না, জীবনের শুরু থেকেই জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, যে শুধু নাস্তিক মুরতাদ নয়। আর যেই লোকটা জীবনের শুরুতে আল্লাহ বিশ্বাস করত, কোরআন বিশ্বাস করত, রসুল বিশ্বাস করত, হাদিস বিশ্বাস করত, পরকাল বিশ্বাস করত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করত, কিন্তু শেষ জীবনে অবিশ্বাসী হয়ে গেছে, এটা নাস্তিক মুরতাদ। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহ, যেই ব্যক্তি মুরতাদ হয়ে গেল তাকে প্রাণদণ্ড দেওয়া সরকারের জন্য ফরজ হয়ে গেল। যে মুরতাদ হয়ে গেল তার প্রাণদণ্ড দেওয়া সরকারের জন্য ফরজ হয়ে গেল। যদি কোন দেশে কোন মুসলমান শাসনকর্তার দেশে কোন ব্যক্তি মুরতাদ হলে পরেও ফাঁসি না দেওয়া হয়, প্রাণদণ্ড না দেওয়া হয়, এই কারণে এই সমাজে যত লোক মুরতাদ হওয়ার সাহস পাবে আর যত লোক মুরতাদ হবে সবে মিলে আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তি পাবে একা সরকারকে সেই পরিমাণ শাস্তি আল্লাহর কাছে বহন করতে হবে। নাস্তিক মুরতাদ সম্পর্কে রাসুলের বাণী, নাস্তিক মুরতাদ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহর বাণী হলো, আল্লাহ বলেন ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ ইসলাম বিদ্রোহী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হয়ে যায়, পরকালের প্রতি অবিশ্বাসী হয়ে যায়, জান্নাত জাহান্নামের প্রতি যদি অবিশ্বাস হয়ে যায়, তাহলে এই নাস্তিক মুরতাদের দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। নাস্তিক আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন নাস্তিক মুরতাদের দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। দুনিয়া ধ্বংস এর কথা যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এই দুনিয়াতে মুরতাদের বেঁচে থাকার অধিকার নাই। দুনিয়া ধ্বংস কথার অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মুরতাদদের দুনিয়াতে বেঁচে থাকার ওই অধিকার নাই, যেহেতু তাকে প্রাণদণ্ড দেওয়া সরকারের উপর ফরজ হয়ে যায়, এই জন্য দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই। যার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই তার দুনিয়া রক্ষা না ধ্বংস, দুনিয়া ধ্বংস। পরকাল ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে অনেক ব্যাখ্যা আছে, পরকাল ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মুরতাদ হওয়ার আগে নাস্তিক হওয়ার আগে যত এবাদত বন্দেগী করেছিল, লতিফ সিদ্দিকী 1999 সালে হজ করেছিল, লতিফ সিদ্দিকী 1999 সালে কিও করেছিল, হজ করেছিল, কিন্তু 2015 সালে মুরতাদ হয়ে গেল। মুরতাদ হওয়ার আগে যত এবাদত বন্দেগী করেছিল সব ধ্বংস, সব ধ্বংস। আখেরাত ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে এর মধ্যে এইটা হলো এক ব্যাখ্যা, দুনিয়া ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে এর মধ্যে এইটা হলো এক ব্যাখ্যা। এই সমস্ত নাস্তিক মুরতাদ যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন এদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস, এরাই তো প্রতাপশালী, এদের দাপটেই তো মুসলমান মাথা উঁচু করে চলতে পারে না এই সমাজে, এদের দ্বারাই এদের হাতেই তো নিরীহ মুসলমানেরা বিরোধী খায়। বরং বর্তমান সমাজের নিরীহ মুসলমানেরা সার হাতে পিছুনি খায়, নাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান এদের দালালদের দ্বারা নিরীহ মুসলমান পিছুনি খায়। কেন? তোমরা মুসলমান ঠিক আছো, তোমরা মুমিন ঠিক আছো, কিন্তু তোমরা ওই দুই জঘন্যতম পাপে লিপ্ত হয়ে গেছো, যে দুই পাপে লিপ্ত হওয়ার কারণে বনী ইসরাইল যেদিন কাফিরের হাতে পিছুনি খেয়েছে। বুঝতে পারলেন কি পরিষ্কার? নাস্তিক মুরতাদ এবং তাদের দোসরদের হাতে নিরীহ মুসলমান পিটুনি খায় কেন? নিজেদের দুইটা অপরাধের কারণে, একটা অপরাধ আল্লাহর বন্দা স্বীকার করা সত্ত্বেও আল্লাহর বন্দেকে ছেড়ে দেওয়া, আর একটা অপরাধ একটু শক্তিশালী হইলেই অপেক্ষাকৃত দুর্বল যারা তাদের সাথে দুর্বল তাদের সাথে দুরূহ অত্যাচার করা। বলুন বর্তমান সমাজের মুসলমানের মধ্যে দুই জঘন্য পাপ আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বনী ইসরাইল যখন এমন দুই পাপে প্রথম দফার মতো লিপ্ত হয়েছিল তখন আমি আমার বেদিন কাফির যে সমস্ত নামের বন্দা এদেরকে শক্তিশালী করে দিলাম, এদেরকে প্রবল করে দিলাম, এরা ওই সমস্ত মুমি মুসলমানদের জনপদে প্রবেশ করে, প্রবেশ করে এদের সমাজের সমস্ত সম্পদ অপহরণ করে নিয়ে গেল, এদের যুবকদেরকে হত্যা করে ফেলল, এদের শিশু এবং নারীদেরকে বন্দী করে গুলাম বন্দিতে পরিণত করে দিল। বনী ইসরাইলের মধ্যে এই ধরনের ঘটনা কয়েক দফা ঘটেছে, এর মধ্যে দুইটা ঘটনা উল্লেখযোগ্য। একটা ঘটনা হলো বনী ইসরাইল প্রথম দফায় যখন এই দুই জঘন্য পাপে লিপ্ত হয় তখন বাবেলের অধিপতি বাবেলের বাদশাহ বুখতেনাসরকে আল্লাহ, সে ছিল অগ্নি পূজারী, বাবেলের বাদশাহ বুখতেনাসর অগ্নি পূজারী ছিল, তাকে আল্লাহ প্রবল করে দিলেন, বনী ইসরাইলদের উপর হামলা করলো, এদের সম্পদ লুট করে নিয়ে গেল, এদের যুবকদেরকে হত্যা করে ফেলল, এদের শিশু এবং নারীদেরকে গুলাম বন্দিতে পরিণত করে নিয়ে গেল, আর বনি ইসরাইলের কিবলা কি ছিল? বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। এই কথাটা আপনাদের জানা থাকা দরকার। বাইতুল মুকদ্দাস যে বনি ইসরাইলের কিবলা ছিল, এটা হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। আর আপনারা হয়তো অনেকেই জানেন, সুলাইমান আলাইহিস সালাম একদিকে আল্লাহর নবী ছিলেন, অপর দিকে সারা দুনিয়ার বাদশা ছিলেন। গোটা মানব জাতির উপরও চলত তার রাজত্ব, গোটা জিন জাতির উপরও চলত তার রাজত্ব, গোটা পশু জগতেও চলত তার রাজত্ব। এইভাবে জলে স্থলে সর্বত্র সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলত। এমত অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকদ্দাস নির্মাণের কাজে আত্মনিয়োগ করলেন, জিন জাতির নির্দেশ দিলেন, সারা পৃথিবীর যেখানে যেখানে যত রকমের সোনা রূপা মণি মুক্তা হীরা গহরব যতখানে গচ্ছিত আছে সবগুলি সংগ্রহ করে এনে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে সারা দুনিয়ার সোনা রূপা যেখানে যেখানে জমা করা আছে সবগুলি সোনা রূপা সুলাইমান সালামের দরবারে হাজির করে দিল। আর এই সমস্ত সোনা রূপা হীরা গহরব মণি মুক্তা দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস নির্মাণ করলেন। এবার আপনারা আন্দাজ করুন, সারা দুনিয়ার হীরা গহরব মণি মুক্তা সারা দুনিয়ার সোনা রূপা দিয়া যদি একটা গড় নির্মাণ করা হয়, তাহলে সেই গড়ের মধ্যে কি পরিমাণ সোনা রূপা দেয়া হতে পারে? ওই বনি ইসরাইল যখন দুই জঘন্য পাপে লিপ্ত হইল, বাবেলের রাজা বুকতেনসর হামলা করেন, একদিকে তাদের পুরুষদেরকে হত্যা করলো, অপরদিকে তাদের জনপদে প্রবেশ করলো, অপরদিকে তাদের শিশুকে দাসে পরিণত করলো, তাদের নারীদেরকে দাসীতে পরিণত করলো। আর বাইতুল মুকদ্দাসে গচ্ছিত সুলাইমান পয়গম্বরে গচ্ছিত সারা দুনিয়ার জমাট করা সোনা রূপা 170,000 170,000 নৌকা দিয়া বহন করিয়া তাদের দেশ থেকে ছিনাই নিয়ে আসে। যে সোনা রূপা বহন করতে 170,000 নৌকার দরকার হয়, আন্দাজ করুন সোনা রূপার পরিমাণ কত হয়। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এই অগ্নি পূজারী বাদশা, বাবেলের বাদশা বুকতেনসর এর দাসে পরিণত হল, গোটা বনি ইসরাইলের জাতি একজন রেহাই পেল। বলুন, উম্মতের মধ্যে কেউ কেউ বাঁচলো না সবাই ধ্বংস হয়ে গেল? মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুয়ার খাতিরে, আমি বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুয়ার খাতিরে পাপের কারণে এই উম্মতের উপর কোথাও যদি আজাব গজব আসে, সমস্ত উম্মত একসাথে ধ্বংস হবে না। একদলকে যদি বেদিন কাবির ধ্বংস করে দেয়, আরেক দলকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ রক্ষা করবে। কিন্তু বনি ইসরাইলের সবাই ধ্বংস হয়ে গেল, সমস্ত বাকি যারা রইল বনি ইসরাইলের তাদের সবাইকে বলি বুকতেনসর বাদশা গুলাম বান্দিতে পরিণত করলো। একটানা 700 বৎসর বনি ইসরাইল বুকতেনসরের গুলাম হইয়া রইল। কতদিন পর্যন্ত? 700 বৎসর। এই 700 বৎসরের পিটুনি খাইয়া 700 বৎসর পর্যন্ত অগ্নি সুদারি বাদশার গুলামি করিয়া দাসত্ব করিয়া যখন তাদের চেতনা আসলো, মনে করলো এখন সংশোধন হওয়া দরকার। এবার সংশোধন হওয়া শুরু হইল, আল্লাহর ইবাদত বন্দেগি করা শুরু করলো এবং দুর্বলদেরকে জুলুম অত্যাচার বন্ধ করলো। কত বৎসরের পিটুনি খাইয়া সংশোধন হইল? 700 বৎসরের পিটুনি খাইয়া বনি ইসরাইল সংশোধন হইল, নিজেদের আমল ভালো করলো, দুর্বলদের উপর জুলুম অত্যাচার বন্ধ করলো। এমত অবস্থায় আল্লাহর ওয়াদা, তোমরা যদি সংশোধন হইয়া যাও, তাহলে যে নিয়ামত কাফিরকে দান করেছি সেটা উদ্ধার করে তোমাদেরকে দিয়ে দিব। মনে আছে আগের কথা, বনি ইসরাইল 700 বৎসরে যখন সংশোধন হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বাবেলের বাদশা বুকতেনসরের বিরুদ্ধে পারস্য দেশের বাদশাকে প্রবল করে দিয়ে, পারস্য দেশের বাদশা বাবেলের বাদশার উপর হামলা করিয়া সেই বাদশাকে ধ্বংস করিয়া তার দেশ দখল করিয়া বনি ইসরাইলদেরকে উদ্ধার করে আবার তারা যেখানের বাসিন্দা ছিল সেখানে পৌঁছাইয়া দিল, এবং ওই 170,000 নৌকা দিয়া বহন করিয়া বুকতেনসরের অপহরণকৃত সমস্ত সোনা রূপা সমস্ত হীরা জহরত মণি মুক্তা উদ্ধার করে আবার বাইতুল মুকদ্দাসে এনে দিয়া দিল। বলুন, মুমিন মুসলমানেরা সুদিন ফিরে পাইল কিসের বিনিময়ে? সংশোধন হওয়ার বিনিময়ে। কিসের বিনিময়ে? সংশোধন হওয়ার বিনিময়ে। হাজার হাজার বছর আগের সেই ইতিহাস আল্লাহ পবিত্র কোরআনে নাযিল করলেন কেন? কোন অপরাধে মুসলমানের উপর শাস্তি আছে সেটাও বোঝার জন্য, আর কিভাবে সংশোধন হইলে শাস্তির থেকে রেহাই পাওয়া যায় সেটাও শিক্ষা দেওয়ার জন্য। বুঝে আসলো কিনা? বনি ইসরাইল যখন পারস্য দেশের বর্ষার সহযোগিতায় বুখতে নসলের জুলুম অত্যাচার থেকে রেহাই পাইল, কত কত বৎসর গুলামি কাটার পর, 700 বৎসর গুলামি কাটার পর আমল সংশোধন হইল, পারস্য দেশের বাচ্চার সহযোগিতায় উদ্ধার হয়ে আসলো, নিজেদের দেশের স্বাধীনতা ফেরত পেল, নিজেদের ব্যক্তি স্বাধীনতা ফেরত পেল, নিজেদের কিবলা ফেরত পেল, নিজেদের কিবলার ধন সম্পদ ফেরত পেল, সুদিনে পড়লো, দুর্দিন থেকে বাঁচলো, সুদিনে পড়লো, সুদিনে পড়ার সাথে সাথে আবার আমল খারাপ করা শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, এটা গোটা মানব জাতির স্বভাব, খুলিকাল ইনসান হালুয়া ইজা মাসসাহুস শাররু জাযুআ ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ। আয়াতের তর্জমা তাফসীর সবিস্তারে পেশ করার সময় সুযোগ আমার হাতে নাই, শুধু একটা সাধারণ উদাহরণ দিলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। কুত্তার লেজ দেখছেন কেউ? সুদা থাকে না বাঁকা, নিচের দিকে বাঁকা না উপর দিকে বাঁকা, উপর দিকে বাঁকা। এই কুত্তার লেজ কোনদিন সুদা হয় না, একটা মুহূর্তে সুদা হয়, কোন সময়? তার থেকে শক্তিশালী আর একটা কুত্তার সামনে যখন পড়ে যায়, একটা কুত্তার লেজ সারাদিন ওই বেখা, সারাদিন ওই বেখা, সারাদিন ওই বেখা, হঠাৎ যখন অত্যন্ত শক্তিশালী আর একটা কুত্তার সামনে ঘুরে যায়, অটোমেটিকলি তার বাঁকা লেজ সুদা হয়ে যায়। বলেন কুত্তার লেজ সদা সর্বদা কেমন থাকে? বাঁকা। সুদা হয় কোন সময়? আর একটা শক্তিশালী কুত্তার সামনে বললে সুদা হয়। আপনি যখন তখন একটা, আপনি যদি তখন একটা লাঠি নিয়ে আর শক্তিশালীটাকে পিটাইয়া দেন, তখনও কি তার সুদালের সুদা থাকে না? যেই বাঁকা সেই বাঁকা হইয়া যায়। আল্লাহ বলেন মানুষের চরিত্রটা এরকম, মানুষের চরিত্রটা এরকম, শুধু ইমানদার নেককার বান্দাগণ ছাড়া যে সমস্ত মানুষের ইমান আছে সাথে সাথে আমল বালও আছে, এদের চরিত্রটা, এদের ছাড়া বাকি সমস্ত মানুষের চরিত্রটাই কুত্তার লেজের মতো। ইমানদার নেককার গণ ছাড়া সমস্ত মানুষের চরিত্রই কুত্তার লেজের মতো, চাপে পড়লেই সুদা হয় আর সুদিন ফিরে ভাইয়ে কুত্তার লেজের মতো, যেই বাঁকা সেই বাঁকা হয়ে যায়। বনি ইসরাইলের অবস্থা তাই হইল, আবার যখন সুদিন ফিরে পেল আবার আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিল, আবারও দুর্বলদের উপর দুর্বল অত্যাচার শুরু করে। দ্বিতীয় দফায়, তৃতীয় দফা যখন তাদের চরিত্র এরকম হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার বিবরণ দিয়া বলেন, ফাইযা জা আওয়াদুল আখিরাতি লিয়াসু উজুহাকুম ওয়া লিয়াদখুলুল মাসজিদা কামা দখালুহু আউয়ালা মাররা ওয়া লিয়ুতাব্বিরু মা আলাউ তাকবীরা। দ্বিতীয় দফা যখন বনি ইসরাইল সুদিন ফিরে পাওয়ার পর এই দুই রকম জঘন্য পাপে লিপ্ত হইল, তখন আল্লাহ রোম সম্রাটকে তাদের বিরুদ্ধে প্রবল করে দিলেন। প্রথম দফা দিয়েছিলেন বাবেল সম্রাটকে প্রবল করে দিয়েছিলেন, 700 বৎসর পিটাইয়া বনি ইসরাইলকে শায়েস্তা করেছিল। দ্বিতীয় দফা যখন বনি ইসরাইল দুই রকমের জঘন্যতম পাপে লিপ্ত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন রোম দেশের বেঈমান বাদশাকে, কাফির বাদশাকে আল্লাহ বনি ইসরাইলদের উপর আবার প্রবল করে দিলেন। সেই রোম দেশের বাদশা আবারও বনি ইসরাইলদের উপর হামলা করলো, এদের জনপদে প্রবেশ করলো, এদের পুরুষদেরকে হত্যা করলো, নারী এবং শিশুদেরকে গোলাম বন্দীতে পরিণত করলো, আবার বাইতুল মুকদ্দসের সমস্ত সম্পদ ওই 170,000 নৌকার দ্বারা বহন করে রোম দেশে নিয়ে গেল। তফসীরের কিতাবে লেখা আছে সেই সম্পদ এখনো রোম দেশে গচ্ছিত আছে। 170,000 নৌকার দ্বারা বহনকৃত বাইতুল মুকদ্দসের অপহরণকৃত সম্পদ, যা সুলাইমান আলাইহিসসালাম দৈত্য দানবের দ্বারা সারা পৃথিবীর থেকে সংগ্রহ করেছিলেন, সেইগুলি রোম সম্রাট অপহরণ করে নিয়ে যাওয়ার পরে বর্তমানে রোম দেশেই গচ্ছিত আছে। ইমাম মাহদি দুনিয়াতে আবির্ভাব হওয়ার পূর্ব পর্যন্ত সেখানেই থাকবে। ইমাম মাহদি দুনিয়াতে আসার পরে সারা দুনিয়াতে পৃথিবীর ইতিহাসের সর্বশেষ বিশ্বযুদ্ধ হবে। ইমাম মাহদী দুনিয়াতে আনতে বলে সর্বশেষ বিশ্বযুদ্ধ হবে। সেই বিশ্বযুদ্ধে সারা দুনিয়ার সমস্ত বেদিন কাফিরেরা দুই ভাগে বিভক্ত হবে। একদল বেদিন কাফির ইসলামের সত্যতা উপলব্ধি করে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আরেক দল বেদিন কাফির ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম পুনরাগমন করবেন দুনিয়াতে, তাদের মোকাবেলায় যুদ্ধ করতে গিয়ে নিহত হয়ে যাবে। এরপরে দুনিয়াতে সারা দুনিয়াতে এক ইঞ্চি জায়গাও কোন নাস্তিকের জন্য থাকবে না, কোন মুরতাদের জন্য থাকবে না, কোন বেঈমান কাফিরের জন্য থাকবে না। সারা দুনিয়াতে বসবাসকারীরা শুধুমাত্র মুমিন মুসলমান হবে। ওই সময় ইমাম মাহদি ওই রুম দেশে যে নিয়ে গেছিল বাইতুল মুকদ্দাসের সমস্ত সম্পদ, তিনি আরো 170,000 স্থল বাহন স্থল যানের দ্বারা পুনরুদ্ধার করে আবার বাইতুল মুকদ্দাসে নিয়ে স্থাপন করবেন। এইভাবে এদের কিবলার উপর হামলা করার সুযোগটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন, কারণ দর্শাইয়া বলেন লিয়াসুউ উজুহাকুম। এর তফসিরে মহামূল্যবান কথা লেখা আছে, সত্যিকারের ইমানদার যারা এরা নিজের মালের মায়া এতটা হয় না, নিজের জানের মায়াও এতটা হয় না, নিজের কিবলার মায়া যতটা হয়। বলুন মুমিন মুসলমানের কাছে জান মালের মায়া বেশি না কিবলার মায়া বেশি? জানের আঘাত এক সময় সয়ে নিতে পারে, মালের আঘাত এক সময় সয়ে নিতে পারে, কিন্তু কিবলার উপর যদি কোনো বেদিন কাফিরের আঘাত আসে এটা মুমিন মুসলমান কিছুতেই বরদাস্ত করতে পারে না, এটাকে চরম অপমান মনে করে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আবারও যখন এই দুই রকমের জঘন্য পাপে লিপ্ত হয়ে গেলে আল্লাহ বেদিন কাফিরদেরকে তোমাদের কিবলার উপর আক্রমণ করার সুযোগ করে দিলেন তোমাদেরকে চরম ভাবে অপমান করার জন্য, কারণ তোমরা বেদিন কাফিরের কাছে আমার পবিত্র ইসলামকে অপমান করেছ। বনি ইসরাইলের সেই পরিণতির থেকে মুসলমান কখনো রেহাই পাবে না। হ্যাঁ, পরিষ্কার আমি বলেছি শুরুতেই, আমাদের কিবলার উপর বেদিন কাফিরেরা কখনো হামলা করার সুযোগ পাবে না। মুসলমানের কিবলা যখন আক্রান্ত হবে তখন আর দুনিয়া থাকবে না, দুনিয়া কেয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কোন মুসলমান দুনিয়াতে থাকা অবস্থায় মুসলমানের কিবলার উপর আক্রমণ হবে না। যখন দুনিয়াতে কোন মুসলমান থাকবে না, যখন দুনিয়াতে সবকে সব আবার যখন কাফির হয়ে যাবে তখন ওই সমস্ত কাফিরেরা কিবলা ধ্বংস করবে। বুঝে থাকতে বলুন, দুনিয়াতে মুসলমান থাকা অবস্থায় কোন কাফির মুসলমানের কিবলা ধ্বংস করতে পারবে? কখনো নয়। এই ফ্যাসিলিটিতে আমরা কিসের জন্য পেলাম? আমাদের বদ আমলের কারণে আমরা এটা পাওয়ার কথা নয়, কিন্তু একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে নবীর খাতিরে আল্লাহ বেদিন কাফিরের দ্বারা আমাদেরকে পিছাইবেন, শায়েস্তা করবেন, ঠিক আছে, কিন্তু কোন বেদিন কাফিরকে আমাদের কিবলা দখল করার মতো ক্ষমতা আল্লাহ কোন বেদিন কাফিরকে দিবেন না। এটা কি আমাদের নেক আমলের বিনিময় না নবীর খাতিরে? নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে এই আয়াতগুলির তফসির থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। কিসের শিক্ষা? আমরাও দুইটা জঘন্য পাপে লিপ্ত হয়ে গেছি, এই জন্য বেঈমান কাফিরদের আক্রমণে আমরা আক্রান্ত হয়ে গেছি। এরা থেকে রেহাই পাওয়ার বিকল্প কোন পথ নাই। বনি ইসরাঈল যেভাবে সংশোধন হয়ে নিষ্কৃতি লাভ করেছিল, আমাদেরকেও নিষ্কৃতি লাভের একটা মাত্রই পথ, সংশোধন হওয়া। আল্লাহ মুসলিম বিশ্বকে সংশোধন হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।